তাই ইসলামকে অন্য ধর্মের সঙ্গে এক নিঃশ্বাসে উচ্চারণ করা যাবে না, কারণ অন্যান্য ধর্ম মানুষের সার্বিক জীবনে বিধান দেয়নি। ইসলামই একমাত্র ধর্ম যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যা মানুষের সার্বিক জীবনে বিধান দিয়েছে। দ্বিতীয় কথা হল, অন্যান্য ধর্ম মানুষের রচিত অথবা মানুষের হাতে বিকৃত, যেমন ইহুদি নাসারাদের তাওরাত এবং ইনজিল, এটা এখন আর কোন ধর্ম নয়, এটা তাদের পীরমাশায়েকদের মাধ্যমে বিকৃত হয়ে গেছে। সেন্ট লুক, সেন্ট জোন, সেন্ট মোথি, সেন্ট মানে সাধু, আমাদের ভাষা পীরমাশায়েক, এরাই মূল তাওরাত ইনজিলকে ধ্বংস করে ফেলেছে। যদি বলেন আল্লাহর কিতাব কেমন করে ধ্বংস হয়, হবে, কারণ আল্লাহ পাক ওইসব কিতাবের কোনোরকম হেফাজতের দায়িত্ব নেন নাই, আল্লাহ শুধুমাত্র কোরআন এবং হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সূরা হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, আমরা জিকির নাজিল করেছি এবং আমরাই তার হেফাজতকারী। জিকির অর্থ কোরআন এবং এই কোরআনের ব্যাখ্যা হাদিস সূরা কিয়ামাহ 16 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, ফায়জা ক্বারানা ওয়া ফাত্তাবি'ই কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যখন আমি তোমার কাছে কোরআন তেলাওয়াত করি তখন তুমি তার অনুসরণ করো, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতপরে কোরআনের বায়ান বা ব্যাখ্যা দেওয়ার দায়িত্বটা আমার, সেই ব্যাখ্যাটাই হচ্ছে হাদিস। সে দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিস দুটোরই দায়িত্ব আল্লাহ, অতএব এই দুটোকে ধ্বংস করার ক্ষমতা কোনো মানুষের নাই। কিন্তু আল্লাহ পাক তৌরাত ইনজিল জবুরের স্থায়িত্বের বা হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই বিধায় ওই কিতাবগুলো দুনিয়াতে নাই, এটা স্পষ্ট ধারণা রাখবেন। আর এই ইলাহি কিতাব বাদ দিয়ে আর যত ধর্ম আছে পৃথিবীতে সবই মানুষের বানোয়াট, মানুষের জ্ঞান যেহেতু সীমিত তাই সেজন্য তাদের রচিত ধর্মও ঠিক তেমনিভাবে অসংখ্য ত্রুটিতে ভরা। যেমন খ্রিস্টান পণ্ডিতরা বলে দিয়েছে, যারা গির্জার পাদ্রী হবে, পোপ হবে, তারা বিয়ে শাদী করবে না, তারা খুব ভালোই থাকবে। অথচ বিয়ে শাদী এটা আল্লাহর পক্ষ থেকে বাঁধা একটা জিনিস, এটা মানুষের স্বভাবগত বিষয়, যেমন খাদ্যটা স্বভাবগত বিষয় বিয়ে শাদীটা ওইরকম, এটাকে বাধা দিয়ে বেশি সাধু সাজতে গিয়ে এই সাধুরা এখন যতটা ব্যভিচারী হয়ে গেছে, বলে ওই ধর্মগুলো এমনিতেই বাতিল হয়ে গেছে। মানুষ যখনই নিজে হাত দিবে তখনই সে সমস্যায় পড়ে যাবে, সে সঠিক পথে চলতে পারবে না। স্বভাব ধর্ম একমাত্র ইসলাম, যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এই জন্য ইসলামের সঙ্গে অন্য ধর্মের একসঙ্গে এক নিঃশ্বাসে উচ্চারণ করাটা বেয়াদবি, ওগুলো ধর্মই নাই। আল্লাহ রাসূল বলছেন, আমার আবির্ভাবের পরে ইহুদি হোক আর নাসার হোক, পৃথিবীর কোন মানুষ যে ব্যক্তি আমার আগমনের পরে এসেছে এবং আমার আগমন খবর শুনেছে, তো ইয়ামুতু ইয়ামা ইয়ামুতু, অতঃপর তার মৃত্যুর দিন সে মৃত্যুবরণ করেছে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামী হবে যদি সে ইসলাম কবুল না করে মরে। অতএব এখানে কোনো দ্বিধা সংকোচ নাই, সকল ধর্মের অধিকার সমান এক সবার ঠিক, কিন্তু ইসলামের অধিকার সবার আগে, ইসলামটাই আসল ধর্ম, বাকি ধর্ম নয়। দুর্ভাগ্য অন্য ধর্মের দোহাই দিয়ে ইসলামের উপরেই যাবতীয় অত্যাচার চালানো হচ্ছে, একই সঙ্গে কোরআন পড়া হচ্ছে, একই সঙ্গে গীতা পড়া হচ্ছে, একই সঙ্গে ত্রিপিটক পড়া হচ্ছে, একই সঙ্গে বাইবেল পড়া হচ্ছে, ভাবখানা এই সবই সমান, এটা না, বাসের মাথায় এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, ভাবখানা এই দুটোই সমান। এখন মোহাম্মদ বাদ দিয়ে উঠে গেছে ওরা খাজান গরিবিন আওয়াজ, এইগুলো থেকে বিরত থাকবে। ধর্ম বলতে আল্লাহ ধর্ম যেটা একমাত্র ইসলাম, দলিল ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, দ্বীন শুধুমাত্র আল্লাহর নিকটে মনোনীত হচ্ছে ইসলাম, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, এর বাইরে আর কোথাও যাওয়ার হুকুম নাই মানুষের জন্য। এখন বলবেন তাহলে আমরাই তো খালি মুসলমানরা, বাকিদের কি হবে? এর জবাব হলে আমাদের রসুলের আগমন হইল শেষ নবী হিসাবে, এরপরে আর কোন নবী আসবে না, তার পরে যত মানুষের সমস্ত মানুষ এই নবীরই উম্মত, আমরা উম্মতে ইজাবা, তার দাওয়াত কবুলকারী উম্মত, আর যারা অমুসলিম তারা উম্মতে দাওয়া, তাদের কাছে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের। এই জন্য আপনারা দেখবেন এখন ইসলাম কবুলকারীর সংখ্যা বিগত সকল দিনের চাইতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ ইসলামের মূল দর্শনটা এখন মানুষ বুঝতে পারছে। কিছু সংখ্যক চরমপন্থীরাই ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই সঙ্গে কিছু সংখ্যক শৈথিল্যবাদী মুসলমান তারাও ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে। মুখে ইসলাম বলছে, ইসলামের কোন বিধান তারা ফলো করে না, এরা হলো শৈথিল্যবাদী মুরজিয়া। আর যারা পান থেকে চুন খসলে কাফের বলে, মাথা কল্লা কল্লা কাটা ফতোয়া দেয়, এরা হলো চরমপন্থী জঙ্গিবাদী। এই দুটারই মধ্যপন্থী রাস্তা হল ইসলামের রাস্তা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা, যেটা আহলে হাদিসের রাস্তা। আহলে হাদিস কোশ্চেন করে চরমপন্থী নয়, আহলে হাদিস কখনোই শৈথিল্যবাদী নয়, আহলে হাদিস সবসময় মধ্যপন্থী দল। এই দলই হল ফেরকায়ে নাজিয়া, এই দলই হল জান্নাতের অধিকারী। অন্য কোন দল যারা হাদিস কোরআন অস্বীকার করে, শুধু ইসলামের নাম নেয়, তারা কখনোই নাজি ফেরকা নয়। 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল নিজে বলে গেছেন। অতএব আমাদের দায়িত্ব হবে সত্যিকারের অর্থে যে কোনো মূল্যে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়া, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা, যেটা সহিহ হাদিস সেটা গ্রহণ করা, যেটা জয়ীফ জাল হাদিস সেটা বাদ দেওয়া। কোনো গোড়ামি করার দরকার নেই, সব এখন বাংলা হয়ে গেছে। হাদিস কোরআন বের করেন, পড়েন, আমল করেন। এখানে আল্লাহ রাসূল আল্লাহ পাক বলছেন, দেখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে ব্যক্তি আল্লাহকে আকাঙ্ক্ষা করে এবং আখেরাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে। ও যাকার আল্লাহ কাসীরা, এবং যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তার জন্যই আমার রসুল আছে উসওয়ে হাসানা, উত্তম আদর্শ। দুষ্ট লোকদের জন্য তিনি উত্তম আদর্শ নয়। আমরা দুষ্ট হতে চাই না, আমরা জাহান্নামী হতে চাই না, আমরা জান্নাতি হতে চাই। বিধায় আমাদের আদর্শ আমাদের রসুল, আর কেউ নন। তিনি বলছেন তার আমলটা হলে আমাদের অনুসরণীয়। তার কাজের সাক্ষী কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। ঘরের সাক্ষী কারা ছিলেন? উম্মাহাতুল মুমিনিন, তার স্ত্রীগণ। তাদের মধ্যে সবচেয়ে ব্রেনী এবং হাফেজা, মেধাবী, মেধাশক্তি সম্পন্ন স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। ঘরের খবর তিনি ভালো রাখতেন, কারণ তিনি সেহরির ব্যবস্থা না করলে আল্লাহ রাসূল সিয়াম রাখতে পারেন না। আমরা পুরুষ লোক আসলে ক্ষমতায়ন ক্ষমতায়ন করি, আমরা হলে আমাদের স্ত্রীদের কাছে জিম্মি। স্ত্রী আজকে ভাত রাঁধবে না, দেখি আপনি কেমন করে সেহরি খান। স্ত্রী যদি বলে দুষ্টুমি করে, আমার আজকে বাবা খুব পেট ব্যথা, আজকে আর আমি উঠতে পারবো না, বা স্বামী বলে ঠিক আছে আজকের দিনে থাক, কালকে রাখবো সিয়াম, তাহলে আমরা ক্ষমতায়ন কার হলো? স্ত্রীর ক্ষমতা বেশি, আমার ক্ষমতা বেশি? ক্ষমতা তো ওখানে গেল। মা বললে এই বেটা আজকে আর খাবে না, আজকে খাসি খা, ছেলের সমস্ত মাতবাড়ি শেষ। ক্ষমতা কার হলো? ক্ষমতায়ন ক্ষমতায়ন করে পাগল হয়ে গেল। নারীকে যে ক্ষমতা ইসলাম দিয়েছে, পৃথিবীর কোন মানুষ কল্পনাই করতে পারে না যে নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত দিয়েছে আল্লাহ। তুমি আর কি চাও? মা আয়েশা সিদ্দিকা হাদিস শোনাচ্ছেন আমাদের, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা ইল্লা রমাদান, আমি রসুলকে দেখি নাই এক মাস পুরোপুরি সিয়াম পালন করতে, ইল্লা রমাদান, রমজান ব্যতীত। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিন শাবান, আমি তাকে সবচেয়ে বেশি সিয়াম পালন করতে দেখেছি শাবান মাসে। হাদিসটা বুখারী বা মুসলিমের এবং আরো অন্যান্য হাদিসও গ্রন্থ এই হাদিসটা এসছে, অর্থাৎ একেবারে বিশুদ্ধতম হাদিস। শাবান মাস চলছে, আমাদের দায়িত্ব শাবান মাসে অধিক অধিক সিয়াম পালন করা, যেহেতু পরে মাস রমজান, সেখানে আমাদের পুরো মাস সিয়াম রাখতে হবে। যে এই মাস থেকে আমরা অভ্যাস শুরু করে দেই, পরে মাসে আর কষ্ট হবে না। এই হল সহিহ হাদিসের বক্তব্য। মানুষ হলো ভাই হুজুক প্রিয়, একদিন ধুমছে বিরিয়ানি খাবে, তার পর দিন না খাই থাকবে তাও ভালো। যদি বলে যে বাবা রোজ নিয়ম মাফিক খা, ওটার মধ্যে নেই। হ্যাঁ, ডায়াবেটিস হলে তখন টাইট হয়ে যায়, তার আগে না, তখন কম কম করে খায়, এখন ধুমছে খাবে, যখন কাজ থেকে বড় হচ্ছে বাবা থাকাও, ওষুধ দাও, এ করো, তারপরে সিঙ্গম নিয়ে যাও, বেরোল নিয়ে যাও, সুস্থ হয়ে আসলো, আবার একটু না খালিকে হয় আল্লাহ নিয়ামত খাবো না তো খাবো কি, ধুমছে খাবে আর ডায়াবেটিস যেতে পড়ে যা, এই হলো বাঙালির চরিত্র। এই জন্য হুজুগি মাতাল কিছু মৌলবি আছে, এরা মানুষকে একদিন ধুমছে মসজিদে নিয়ে যাবে, হালুয়া রুটি খাবে, সারা রাত ওয়াজ করবে, গোসল করে এসে একশো রেখা সালাত আদায় করবে, বাস পরকাল উদ্ধার করে দেবে, একবার কবরস্থান গিয়ে জিয়ারত করবে, যত কবরের লোক শুয়ে সবগুলোকে জানাতো সুযোগ না দেওয়ার বাড়ি আসবে না, ব্যাস একদিন করো, কোনো সমস্যা নেই। যদি বলো বাবা এটা ঠিক না, আল্লাহ নবী করে আর বেটা তুমি এত বোঝো, আমার হুজুরা কিছু বোঝো না, হালুয়া রুটি বন্ধ করা যাবে না, আর সব করো, এতে হুজুরদের বিরাট একটা ইনকাম আছে। এই জন্য শুধু এরাই দায়ী না, কিছু জয়ীফ এবং জাল হাদিস আছে যা আগের যুগে লোকেরা করে গেছে, সেইগুলো এখানকার আমাদের দুনিয়াদার আলমরা এগুলো ফলো করেন, সহি হাদিস তারা টের পায় না। যেটা হাদিসটা বললাম বুখারী মুসলিম হাদিস, এটা কিন্তু কেউ আমল করবে না, আমল করবে কোনটা, একটা জয়ীফ হাদিস আছে ইবনু মাজা 100 পৃষ্ঠায় একটা হাদিস এসেছে আলী ইবনে আবি তোয়ালেব থেকে, তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কি জানো ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা। ইবনে মাজাহ 100 পৃষ্ঠায় হাদিসটি এসেছে, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবানের মধ্যরাত্রি অর্থাৎ 14ই শাবানের দিবাগত রাত্রি এসে যাবে, সেই সময় তিনি বলছেন তোমরা এই রাতটাকে জাগো এবং দিনটাকে সিয়াম রাখো। এবং এই রাত্রে শুধু জাগলেই হবে না, এই কারণে জাগতে হবে যে আল্লাহ পাক এই রাত্রে নেমে আসেন নিচের আসমানে এবং তিনি মানুষকে ডেকে ডেকে বলেন আলা আমিন মুস্তারজিকিন ফা আরজুকুহু, আসো কি কেউ রুজি চাহানে বলে আমি তাকে রুজি দেব, আমার কাছে দোয়া করো তার দোয়া কবুল করব। এমনি করে করে আল্লাহ পাক কাঁদে কাঁদে মানুষকে ডাকে, মানুষকে তিনি ডাকেন এই রাত্রিতে। অতএব হে মুসলমান বান্দারা, তো এই রাতটা জেগে থাকো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমার প্রার্থনা কবুল করবেন। হাদিসটা তারা ইবনে মাজাহতে দিয়েছেন, সুন্দর, কোনো সমস্যা নেই, কিন্তু হাদিসটা সহি না জয়ীফ এটা জনগণের সামনে তারা বলেন না। এই ইবনে মাজারি 98 পৃষ্ঠায় কিন্তু একটা সহি হাদিস আছে, সে হাদিসটা বুখারী মুসলিমের সহ সকল সহি হাদিস গ্রন্থে আসছে। হাদিসটা কি? قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقي ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له ফলে আজাল কাযালিক হাত্তা ইউদি আল ফাজর রাওয়াহু মুসলিম। আল্লাহ পাক প্রতি রাত্রির তৃতীয় প্রহরে নিম্ন আসমানে নেমে আসেন এবং তিনি মানুষকে ডেকে ডেকে বলেন মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করব, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাইবে যে আমি তাকে দিব, মাই ইস্তাগফিরুনি ফিরালাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। কতক্ষণ তিনি বলেন? ফালা ইয়াজালু কাযালিক হাত্তা ইউজি আল ফাজর, এমনি করে আল্লাহ বলতে থাকেন যতক্ষণ না ফজর প্রকাশিত হয়। এই সহি হাদিসটা ইবনে মাজাহ 98 পৃষ্ঠাতে আছে, বুখারিতে আছে 135 পৃষ্ঠা, 936 পৃষ্ঠা, 1135 পৃষ্ঠা, সব জায়গা আছে, কিন্তু হতভাগে আমরা এইগুলো মানতে চাই না। বুখারী 3 জায়গায় আসছে, 153 পৃষ্ঠা, 936 পৃষ্ঠা, 1116 পৃষ্ঠা। এই হাদিস ইবনে মাজাহতেও আছে, কিন্তু ওই 2 পৃষ্ঠা পরে গিয়ে 100 পৃষ্ঠা গিয়ে সেইখানে গিয়ে হয়ে গেছে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই কথাটা যোগ হয়েছে সহি হাদিসের বিরুদ্ধে। যখন এই অন্যান্য নতুন কথা যোগ হয় তখন কিন্তু ওই হাদিসটা বাতিল হয়ে যায়, মুহাদ্দিসিনের কাছে গৃহীত হয় না, কারণ বহু বেদাতি তো আছে, তারা এগুলো যোগ বিয়োগ করে হাদিস নষ্ট করে, মুহাদ্দিসিনের নজরে সব ধরা পড়ে যায়। শেখ আলবানী এই হাদিস সম্পর্কে বলছে, হাদা হাদিসুন যঈফুন মওদুউন, এটা হাদিস শুধু যঈফই নয়, এটা একদম জাল হাদিস, কারণ বুখারী মুসলিমের এগেনস্টে কোনো হাদিস টিকে না। দুর্ভাগ্য বাংলাদেশের বা উপমহাদেশের এই মৌজু বা জাল হাদিসটা নিয়েই যত মাতামাতি। এর সঙ্গে আরো যোগ হয়েছে, এই রাত্রে আল্লাহ রসুল গিয়েছিলেন বাকিউল গারকাদে, সেখানে গিয়ে কবর জিয়ারত করছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে খুঁজে খুঁজে না পেয়ে তিনি কবরস্থানে গেলেন, যে দেখলেন যে তিনি সেখানে দোয়া করছেন। তিনি তাকে বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? আজকে এমন একটি রাত, এই রাত্রে আল্লাহ পাক বনু কলবের যত ভেড়া আছে, ভেড়ার গায়ে যত পশম আছে, এত বান্দার এত গুণ আল্লাহ সব আজকে ক্ষমা করে দিবে। অথচ এটা সহি হাদিস নয়। এইগুলো হলো ভাই পুঁজি। আমাদের বক্তব্য হল জাল এবং জয়ীফ হাদিস যদি থাকে, দয়া করে ওগুলো বাদ দিয়ে সহি হাদিসটা গ্রহণ করুন, তাহলে সমস্যা মিটে যায়। কিন্তু জাল হাদিস পালন করলে একদিন জাগলি চলে, আর সহি হাদিস পালন করলে রোজ জাগা লাগে, তো রোজ কেটা কষ্ট করবে? সমস্যা কিন্তু এখানে খালি, একদিন এটা হুজুক করা এটা খুব সহজ। দেখেন না সর্বরাত রাত্রি কি অবস্থাটা ঘটে, জীবনে পশ্চিম গুহানে সে সর্বরাত রাত্রি মুসল্লি মসজিদে আস, নতুন জানাওয়া নিয়ে আস। যদি বলে বাবা দৈনিক পাঁচক্ত সালাত ফরজ, আর সর্বরাত সালাত তো নফল, তো বাবা ফরজ করার সময় কোথায়, একদিন করি আপাতত জানাজাটা যাতে মানুষই পড়ে সেই ব্যবস্থাটা করি, কত যে যুক্তি আছে এটা ঠিক নাই। এগুলো উপমহাদেশে বেশি চালু, তবে শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে 448 হিজরিতে এটা প্রথম চালু হয়েছে। হানাফি মজহাবের বিখ্যাত আলেম, মিশকাতের আরবি ভাষ্যকার, মিরকাতুল মাফাতিহের স্বনামধন্য লেখক মোল্লা আলী কারি হানাফি, যিনি 1014 হিজড়িতে মৃত্যুবরণ করেছেন। আর এটা কত হিজড়ি বলেন, কত? 1434 হিজড়ি নাকি? তার মানে এখান থেকে 400 বছর আগে দেশ দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। তিনি এই বিষয়টি পরিষ্কারভাবে আলোচনা করে গেছেন যে মানুষ যেগুলো করে এটা সম্পূর্ণরূপে বেদাত। অথচ আমরা নিজেকে হানাফি বলি আর আমাদের বড় মুরব্বীদের কথাই আমরা শুনি না। তিনি তার আল্লাহ আলী কিতাবের মধ্যে পরিষ্কার বলে গেছেন 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাস মসজিদের মৌলভী সাহেবরা এই জনগণের উপরে মাতবারি করার জন্য আর নিজের পেট পূজা করার জন্য এই বেদাতটা প্রথম চালু করে সালাত, আর এই সালাত চালু করার ফলে হকপন্থী আলামরা বাইতুল মুকাদ্দাস থেকে সব পালিয়ে চলে গেছিল যে এখনই আল্লাহর গজব নাজিল হবে, এটা আল্লাহর ঘরে বেদাত চালু করল। দুর্ভাগ্য সেই বেদাতটাই চলছে উপমহাদেশে খুব জোরে সোরে। এর সঙ্গে আরো অনেক কিছু যোগ বিয়োগ হয়েছে, এখন আলোকমালা হয়, আলোকসজ্জা করা হয়, অনেক কিছু এখন যোগ হয়ে গেছে, বাজি ফুটানো হয়, পটকা ফুটানো হয়, অনেক কিছু হয়েছে। এইগুলো আপনারা হাদিসে বা কোরআনে এর কোনো দলিল নাই। এই বিষয়টি আপনারা আল্লাহ রসুলের হাদিসটা সবসময় মনে রাখবেন, ইনশাআল্লাহ উপকার হবে। কাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তারাই যাবে না যারা জান্নাতে যেতে অস্বীকার করে। কালু মান ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করে এমন লোক কারা? আবা আল্লাহ সব বলছেন, মানে আতানি ফাদাখালা জান্নাহ মানে আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। যারা আমার আনুগত্য করল তারাই জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার অবাধ্যতা করল তারাই হলো জান্নাতে যেতে অস্বীকারকারী, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। তিনি মৃত্যুর আগে ওসিয়াত করে যাচ্ছেন, একদিন তিনি সুন্দর ওসিয়াত করলেন, সাহাবে কেরাম বলে, হে আল্লাহর রসুল, মনে হচ্ছে আপনি আর দুনিয়া বাঁচবেন না। কাউন্নাহু মাউইজাতু মুওয়াদ্দিইন, বিদায় গ্রহণকারীর ওয়াজ বলেই মনে হচ্ছে, আপনি আমাদেরকে আরো ওয়াজ করুন। সেখানে তিনি ওয়াজ করলেন এই মর্মে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদী, মান ইয়াশ মিনকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা। হে আমার উম্মত, শুনে দেখো, আমার মৃত্যুর পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে, তখন কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদীয়িন রাদ্দু আলাইহিম বিন নাওয়াজিজ। তখন তোমাদের কর্তব্য হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার খোলাফায়ে রাশেদিন এর সুন্নতকে দাঁত দিয়ে নয়, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরা। ভাষাটা আর কিছু বলার দরকার আছে? আব্দু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরা। সামনের দাঁত দিয়ে কামড়ে দিলে অংশটা ফসকে যায়, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরলে ছিঁড়ে যায় কিন্তু ফসকে যায় না। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, তোমরা বেদাত থেকে সাবধান, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া ফি রিওয়ায়াতিন লিন-নাসাঈ ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। কারণ প্রত্যেক নতুন সৃষ্টি হলো বেদাত, ধর্মের নামে যা নতুন ভাবে আসবে তোমাদের কাছে মনে রেখো এটা সবই বেদাত। আর কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতি হলো পথভ্রষ্টকারী, ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। মনে রেখো ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম। এর চেয়ে আপনি আর কি চান? সূরা মায়েদা 3 নম্বর আয়াত। এই সার্টিফিকেট, এই সনদ, আসমানি সনদ শুধুমাত্র ইসলামী জন্যই এসেছে, অন্য কোন ধর্মের জন্য পৃথিবীতে আসে নাই। অতএব মুসলমানদের গর্ব করা উচিত যে আমাদের দিন আমাদের বানোয়াট নয়, আমাদের দিন সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে মানুষের কোন হস্তক্ষেপ নাই, বলুন আলহামদুলিল্লাহ। তো যে কোরআন বা যে হাদিস আমরা বলছি এগুলো আমাদের বানানো কথা নয়, সরাসরি আল্লাহর হুকুমে তার রসুল আমাদেরকে শুনিয়েছেন। অতএব এর প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর অক্ষরে অক্ষরে মেনে নেওয়াটাই হবে মুসলমানদের দায়িত্ব, যদি আমরা মৃত্যুকে ভয় করি এবং মৃত্যু পরে পরকালে বিশ্বাস করি। এই সঙ্গে একটু যোগ করে দেই, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله من نبي الا كان حقا عليه ان يدل امته على خير ما يعلمه لهم وينذرهم شر ما يعلمه لهم رواه مسلم। আল্লাহ পাক দুনিয়াতে এমন কোন নবী পাঠান নাই যিনি মানুষের উপরে মানুষের যাতে কল্যাণ হবে তার সবকিছু তিনি মানুষকে বলে যান নাই, অর্থাৎ মানুষের কল্যাণকর সবকিছু বলাটাই হলো নবীদের উপরে হক, দায়িত্ব। এবং মানুষের যা ক্ষতি হবে এমন সবকিছু বিষয়ে সতর্ক করে গিয়েছেন প্রত্যেক নবী। অতএব হে আমার উম্মত, তোমাদের যাতে কল্যাণ হবে আমি কোনোটাই তোমাদের বলতে ছাড়ি নাই, আর তোমাদের যাতে অকল্যাণ হবে আমি কোনোটার ব্যাপারে সতর্ক করতে ছাড়ি নাই। এটা দিয়ে বোঝা যায় আল্লাহ রসুল বা তার সাহাবা ইকরাম যেহেতু এই রাত্রে বিশেষ কোন ইবাদত করেন নাই, অথবা আমাদের করাটাও উচিত হবে না। যদি কল্যাণ থাকতো এই রাতে বিশেষ ইবাদত করার জন্য, তাহলে আমার রসুল করতেন, খোলাফায়ে রাশেদিন করতেন, সাহাবা ইকরাম করতেন, তারা যেহেতু করেন নাই নিঃসন্দেহে এর মধ্যে কোনো কল্যাণ নাই। এই হল সহজ সরল কথা। যে বিষয়টি রসুল এবং সাহাবায়ে কেরামের আমলে দিন হিসেবে পরিগণিত ছিল না, সেই রকম কোন ধর্মীয় কাজ যদি আমরা আজকের দিনে করি, তাহলে ওটা কি আসলে দিন হবে না নিজেদের বানোয়াট কিছু তৈরি করা বেদাত হবে? এটা নিজেরাই বলতে পারি। অসংখ্য বেদাত আমরা সৃষ্টি করেছি যেগুলো আমার রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তারা জানতেন না, এগুলো আমাদের সৃষ্টি। অনেক যুক্তি দিয়ে দিয়ে আপনি জায়েজ করবেন, কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি হাদিসে কি আছে না আছে, অত এখন তো আর আমাদের ধোকা দেওয়ার সুযোগ নাই। যেহেতু হাদিসে শায়ে বরাত নাই, নিসমিন শাহবানের বিশেষ কোনো ইবাদত নাই, ওই দিন বিশেষ সিয়াম রাখার কোনো নির্দেশ নাই, অতএব আমরা এগুলো থেকে বিরত থাকব। শুধু আল্লাহর রসুলের সুন্নত অনুসরণের স্বার্থে, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির স্বার্থে, যদি আল্লাহ রসুলের সুন্নতের বিরোধিতা করি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে, একটু আগে হাদিসটা আপনারা শুনলেন। অত এগুলো থেকে বিরত থাকাটাই কর্তব্য। তার বিনিময়ে কি করবেন? আপনি এখন থেকে সিয়াম শুরু করেন, শাবান মাসের নিয়তে একটা দুটা তিনটা চারটা পাঁচটা যা পারেন তাই রাখেন শাবানের নিয়তে। ওই বারো তেরো চোদ্দ তারিখে যদি শায়ে বরাতের নিয়তে সিয়াম রাখেন রেজাল্ট হবে জিরো, কারণ আপনার নিয়তটাই গড়বড়। আর যদি ওই রাতে শাবানের নিয়তে সিয়াম রাখেন, আগেও দুটা রাখেন পরেও দুটা রাখেন, তার কোনো সমস্যা নেই, রাখতে পারবেন। কিন্তু সারা মাস সিয়াম রাখবেন না, খালি ওই রাতেই রাখবেন, একটা দিন রাখবেন নির্দিষ্ট করে, আপনি কিন্তু বেদাতি হয়ে যাবেন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। শাবান মাসে বেশি বেশি দান করুন, বেশি বেশি সিয়াম রাখুন, রমজানের দিন প্রস্তুতি নিন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপর রহমত করবেন। এই বেশি আমাদের কিছু বলার নাই। বেদাত কাকে বলে? আল বিদআত হিয়া কুল্লু মা আহদাসা আলা গায়রে মিসালিন সাবিক, আগে যার কোন নমুনা ছিল না তার নমুনা বহির্ভূতভাবে নতুন কিছু করাকে বেদাত বলা হয়। পারিভাষিক অর্থে আল বিদআত হিয়া তারিকাতুল মুখতারাআহ ফিদ দ্বীন তুজাহি শরীআহ ইউকসাদু বিহা তাকাররুব ইলাল্লাহ ওয়ালাম ইয়াকুম আলা সিহ্হাতিহা দলীলুন শরীইয়ুন সহীহুন আসলান আও ওয়াসাফান কামা ক্বালা শাতিবী ফি কিতাবিহি শাহীর আল ইতিসাম। পারিভাষিক অর্থে ধর্মের নামে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে এমন নতুন কিছু ইবাদত সৃষ্টি করা যার কোনো দলিল সহি দলিল শরীয়তে নাই। আমরা যেগুলো করি এইসব বিষয়গুলো দলিল আপনাকে খুঁজতে হবে, আর দলিল খুঁজতে গেলে আপনাকে যেতে হবে হাদিসে, বাইরে কোথাও পাবেন না। হাদিসে আপনি নফল সিয়ামের চ্যাপ্টার খুলুন, মিশকাতেও পাবেন, বাড়িতে আপনাদের ঘরের ভেতরে মিশকাত থাকতে পারে, এমনি করে সব জায়গায় পাবেন, তিরমিজিও পাবেন, ইবনে মাজাও পাবেন, সেখানে তাহকিক ওয়ালা নেবেন, সহি যে বাছাই করা যেগুলো কিতাব আছে সেটাগুলো নেবেন, কারণ ওই সব কিতাবে শুধু অনুবাদ থাকলে তো হবে না, অনেক জয়ীফ হাদিসও আছে মিশকাতে, ইবনে মাজাতে, তিরমিজিতে আছে। জয়ীফ হাদিস নাই কেবল বুখারী মুসলিমে, আর সব কিতাবে কিছু না কিছু জয়ীফ হাদিস আছে। এগুলো বাছাই করে আপনি নেন, দেখুন সেখানে যেটা আগে ব্যাখ্যা দিয়েছি স্রেফ জয়ীফ এবং মওজু হাদিস, পাশেই সহি হাদিস যেটা আছে ওটা প্রতিদিন রাত্রিতে আল্লাহ পাক নামেন, প্রতিদিন রাত্রে আপনি আল্লাহর ইবাদত করুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন এবং আল্লাহর কাছে কামনা করুন, নিজের মনের কথা আল্লাহর কাছে পেশ করুন, আল্লাহ পাক আপনার প্রার্থনা শুনবেন, আল্লাহ নিজে ওয়াদা করছেন। তো এইটা হলো আমাদের দায়িত্ব, এই কাজটা আমাদের করতে হবে। আনুষ্ঠানিকতার মাধ্যমে লোক দেখানো কোনো কাজ করা আল্লাহ পছন্দ করেন না এবং আল্লাহ তা কবুল করেন না। এই সঙ্গে যোগ হয়েছে বেদাতের মধ্যে শুধু সালাত এবং সিয়াম নয়, সালাত তো এক দুই চার রেখাত নয়, একশো রেখাত পড়তে হবে আপনাকে, এবং প্রতি রেখাতে দশবার করে সুরে ইখলাস পড়তে হবে, এর নাম হল সালাতুল আলফিয়া। শুধু তাই নয়, যদি গোসল করে সালাত আদায় করেন তাহলে প্রতি পানির ফোঁটায় আপনি একশো রেখাত সালাতের নেকি পাবেন। এই হল হাদিস, এগুলো সমস্ত বানোয়াট এবং মৌজু জাল সব, এগুলো করা হয়েছে শুধুমাত্র মানুষকে মসজিদে নিয়ে আসার জন্য। আনলেই হুজুরদের লাভ আছে, পকেট ভরে যাবে, খাওয়া পিয়া ভালো হবে, দাওয়াত করাটা পড়াতে ঠিক নাই। এজন্য আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাহুল্লাহ অনেক আগেই সাবধান করেছেন, চারশো বছর আগে তার কিতাবের মধ্যে, সাবধান হে মুসলমান, এটা কিন্তু বাইতুল মুকাদ্দাস মসজিদের পেট পূজারির মৌলবীরা বানিয়েছে, তোমাদের ধোকা যেন পড়ো না, কিন্তু ওই পেট পূজারির কাজটা বেশি পছন্দ হয় আমাদের, চলছে। এই দিন নাকি আমাদের মৃত বাপ দাদারা তাদের রুহগুলো নাকি এ ঘরে ঠিক আছে, আমাদের বাপদাদার রুহগুলো নাকি বাড়িতে আসে, বিধবা স্ত্রীরা সারা রাত মোমবাতি জ্বেলে বসে থাকে এবং এক বদনা উজুর পানি ওই খাটের পাশে দিয়ে রাখে যে খাটে তিনি মৃত্যুবরণ করেছিলেন। রুহ রাতে আসবে, উজু করবে, আলো দেখে কেবলা চিনবে, তারপরে সালাত আদায় করে আবার চলে যাবে। বিধবা স্ত্রী তামাম রাত স্বামীর আগমনের অপেক্ষায় থাকেন। কি চমৎকার শয়ে বরাত! এই রাত্রে আপনার আগামী এক বছরের হায়াত, মউত, বিবাহ, শাদি, রুজি সব বন্টন হবে, এই আপনার আকিদায় ঢুকিয়ে দিয়েছে এবং এই আকিদার জন্য তারা ব্যবহার করেছে কোরআনকে। লজ্জাকর বিষয় হচ্ছে এই যে কোরআনকে পর্যন্ত বেদাতের পক্ষে ব্যবহার করা হয়েছে। কি সে আয়াত? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখান 3 ও 4 নম্বর আয়াত। আমরা নাজিল করেছি কোরআনকে একটি পবিত্র রজনীতে, আর আমরাই হলাম মানুষকে সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে সকল গুরুত্বপূর্ণ কাজ স্থিরীকৃত হয়। এই আয়াতের ব্যাখ্যায় গিয়ে ইকরিমা বলে একজন বিগত দিনের আলেম তাবেঈ বিদ্বান, তার রওয়ায়েতটা সহি কিনা এই বিষয়ে সন্দেহ আছে, তিনি বলেছেন এটার অর্থ লাইলাতুন নিসফ মিন শাবান হবে। এটা তাফসিরে লেখা আছে, ইবনে কাসিরে আছে, কুর্তুবিতে আছে, সব জায়গাতে আছে, কিন্তু সকল মুফাসসির এটাকে বাতিল করে দিয়েছেন যে ইকরিমা কখনোই এ কথা বলতে পারে না, কারণ ইকরিমা একজন তাবেঈ। যে সনদ আমরা পাচ্ছি তাতে এই বক্তব্যটাই পুরোপুরি বাতিল, কারণ সহি হাদিসে এবং স্বয়ং কোরআনেই এর প্রতিবাদ করা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, আমরা নাজিল করেছি কোরআনকে লাইলাতুল কদরে, অর্থাৎ এখানে লাইলাতুল মুবারাকাতুন পবিত্র রজনীর ব্যাখ্যা হচ্ছে ওখানে লাইলাতুল কদর। অতএব কদরের রজনীতে কোরআন নাজিল হয়েছে, শবরাতের রাত্রিতে নয়। এগুলি সবই আমাদের বানোয়াট। যদি বলেন তকদির বন্টন হয়, তকদির বন্টন হয় কবে, এ বিষয়ে আল্লাহ রসুল অনেক আগেই বলে গিয়েছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদ বি 50 আলফ সানা, রাওয়াহু মুসলিম। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এই সৃষ্টি জগতের তকদির লিপিবদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে যখন আমাদের তকদির লিপিবদ্ধ হয়ে আছে, তো প্রতি শবে বরাত আল্লাহ কি বাজেট তৈরি করেন নতুন করে? অন্য হাদিসে এসেছে, জাফফাল কলম, এ আবু হুরায়রা শুনে রাখো, কলম শুকিয়ে গেছে, নতুন করে লেখা হবে না, তকদির নতুন করে লেখা হবে না, তকদির আগে শেষ। হ্যাঁ, সেখান থেকে নিয়ে নিয়ে কদরের রজনীতে, অর্থাৎ শবে কদরে, সেই তকদির আল্লাহ পাক এই রাত্রে বন্টন করেন যে আগামী বছর কয়টা সন্তান হবে বাংলাদেশে, কয়জন মরবে, কার কি রুজি হবে, এটা কদরের রজনীতে এগুলো হয়, শবে বরাতে হয় না। ফিয়া ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ পাক এই রাত্রিতে স্থিরীকৃত করেন। কথা ওখানে শেষ, কদরটাকে টেনে নিয়ে এসছে আমরা শবে বরাতে, এইখানে হচ্ছে ভুল। যদি কদরটাকে ভালো করে পালন করতাম তাহলে ভালো হতো, কিন্তু মুশকিল হয়েছে, কদর তো একটা না, কদর যে মেলা হয়ে গেল, শেষ দশকের প্রত্যেক বেজোর রাত্রি কদর, তাই না? কিন্তু ওখানেও যেই মৌলবীরা বসে নাই, ওখানে যে 27টাকে বানাইছে যাতে একদিন করে বাঁচা যায়, ওখানে 27 রমজানে হলো শবে কদর, বাংলাদেশ সরকার ছুটি দেয়, বিষয়টা তো তা নয়, 27 তারিখ নির্দিষ্ট নয়। এ বিষয়ে আলোচনা আপনারা পড়বেন, আমাদের যে আমরা তফসির বের হয়েছে, মানে সুরে কদর যে তফসির আছে, ওখানে আপনি আলোচনা পুরোপুরি খুলে পাবেন। তাহলে দেখা যাচ্ছে বান্দা সবসময় একদিন হুজুক করতে প্রস্তুত, কিন্তু ওই কদর রজন নাম করে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 8-10 দিন ধরে মসজিদে থাকো, এ থেকে করো, আল্লাহ করো, কান্নাকাটি করো, এটা করতে চায় না, একদিন হলেই পারে। ঠিক অনুরূপভাবে সর্বত একদিন হালুয়া রুটি খাবো ধুমছে, কোনো সমস্যা নেই, কিন্তু এদিন এক টানার শ্যাম রাখতে হয়, শ্রাবণ মাসে বহুর শ্যাম রাখতে হবে, এ তো বড় সমস্যার ব্যাপার। যোগ করা হয়েছে তুমি কেন রাখবে জানো ওই রাত্রে, যে ওই দিন আল্লাহ রসুল লোহদের ময়দানে দানদান শহীদ হয়েছিল, দাঁতে খুব ব্যথা ছিল, তাই আল্লাহ রসুল ওই দিন নরম খাদ্য খেতেন, তিনি হালুয়া রুটি খেতেন। তো রসুলের পরে কি তোমার কোনো মহব্বত নাই? অতএব তুমিও রসুলের প্রতি দরদ দেখিয়ে হে মানুষ তোমরা ওই দিন হালুয়া রুটি খাও। মাওলানা সাহেবরা ইতিহাস জানলে একথা বোধহয় বলতেন না। ওহদের যুদ্ধ হয়েছে 3রা হিজরির শাওয়াল মাসের 11 তারিখে শনিবারে সকালবেলা, আর আমরা সাহেবরাত পালন করি তার 2 মাস আগে শাওয়াল মাসের 15 তারিখে। তো 2 মাস আগেই কি দাঁত ভেঙে ব্যথা হয়ে গেল? ইতিহাস জানলে সম্ভবত এটা বলতো না, কিন্তু এমনভাবে চালু হয়ে গেছে হালুয়া রুটি ছাড়া যেন সর্বরাতই হয় না, বিরিয়ানি খাবে হবে না, হালুয়া রুটি লাগবেই, কারণ আল্লাহ নবীর দাঁত ভেঙে গেছিল ওই দিন। এত বললে ওরা শুনবে না, দুনিয়া একদিক গেলেও শুনবে না, আমার হুজুর বলেছে তো। বেদাতির এই জন্য হেদায়ত হয় না, গুন্ডা বদমায় সন্ত্রাসীরা হেদায়ত পায়, তাদের মাথায় হাত বেলিয়ে কোরআন হাদিস শুনালে তারা দুর্বল হয়ে যায়, তারা তওবা করে চোখের পানি ফেলে। আমাদের সাংগঠনিক জীবনে আমরা বহু সন্ত্রাসীকে দেখেছি, আমাদের এখনো মনে পড়ে 1985 সালে যখন খুলনা দৌলতপুর মহসিন হাইস্কুলের সামনে আমি বক্তৃতা করি, 3.5 ঘন্টার বক্তৃতার মধ্যেই 3 জন স্থানীয় নাম করা ডাকায় তারা সরাসরি স্টেজে এসে আমার পায়ে পড়ে কেন্দ্রে অস্থির বলে, স্যার আমাকে এখানে তওবা পড়িয়ে দেন। আমাদের চিনা বাবা তোমরা কারা বলে, আমাদের আর নাম বলতে লজ্জা হয়, এলাকার সমস্ত পুলিশ দারোগা গোয়েন্দা মানুষ সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু আজকে যে ওয়াজ আপনি করেছেন, আমরা আর ডাকাতি করব না, আর চুরি করব না, আর সন্ত্রাস করব না, আমাদের আপনি তওবা পড়াই না। কি হলো, সরকারের কোনো আইন কানুন কাজ করে নাই, অথচ আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজে ওই সন্ত্রাসী গুন্ডাগুলো ওইখানে সবার সামনে তওবা করলো। আমি মনে করি গুন্ডা তওবা করবে, কিন্তু বেদাতি জীবনে তওবা করবে না। বেদাতি আলমরাই ইবলিসের ডাইরেক্ট এজেন্সি নিয়ে বসে আছে দুনিয়াতে, তারা নিজেরা মানুষকে পথভ্রষ্ট করেছে, নিজেরা পথভ্রষ্ট হয়েছে, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। কারণ আম হাসে তুম আন্তাদখুলুল জান্না আফাসিবান নাসু কি বাবা বললে একটু আইয়া না তোর কি বলে পাগল মতো এ আফাসবাল্লাযিনা কাফারু তারপর আন ইত্তাখুযু ইবাদি মিন দুনি আওলিয়া ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা তারপর কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহাসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ। এটাই হলো আসল কথা। সূরা কাহফ পড়ুন, শেষ দিকে চলে যান। তুমি জানো ওই বান্দাকে চেনো যে তার সমস্ত আমলটাই বরবাদ করে দিয়েছে, অথচ সে ধারণা করে আল্লাহ ইহসানুনা সুনআ, সে খুব উত্তম সুন্দরতম কাজ করে যাচ্ছে, অথচ সুন্দর কাজ করে নাই, ও সবচেয়ে অসুন্দর কাজ করেছে ধর্মের নামে করে দুনিয়ার মানুষ এসে পথভ্রষ্ট করেছে আর নিজিত হয়েছেই। কারণ সে বেদাত করে গর্বের সঙ্গে। এই কয়েকদিন পত্রিকা পড়ে দেখেন, আর এইবার টিভি আর রেডিও শুনে দেন, দেখবেন কত দলিল দিচ্ছে এই বেদাতের পক্ষে, দিয়ে আপনাকে মাথা খারাপ করে দেবে। অথচ এই সমস্ত দলিলের একটাও কোনো বিশুদ্ধ ভিত্তি নাই। সহিহ হাদিস যেখানে মৌজুদ, কোরআন যেখানে মৌজুদ, সেখানে তো কোনো মানুষের কালাম চলে না। দুর্ভাগ্য আমাদের, আমরা বেদাতটাকে বেশি পছন্দ করি আর হেদায়তটাকে আমরা খুব বেশি পছন্দ করি না। সাবধান থাকবেন, এই বিষয়গুলো যেন আমাদের মধ্যে না আসে। পরিশেষে একটা মৌলিক কথা মনে রাখতে হবে, মালাম একুন ফি আহাদে রসুলিল্লাহে আসহাবিহি দীনান ফালাইসাল ইয়াউমা দীনা। ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরামের জীবদ্দশায় যেটা দিন ছিল না, লাম ইয়াকুন ইয়াউমা দীনান, আজকের দিনে ওটা দিন হিসাবে কবুল হবে না। যেহেতু 448 হিজরির আগে কেউ সাহাবাতের নামগন্ধ শোনে নাই, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের যুগে এটা ছিল না, অতএব আমরা এখন যত চেষ্টা করি এটাকে ধর্মীয় প্রথা বানানোর চেষ্টা করি না কেন, ধর্মের লেবাস পরে না কেন, এটা কখনোই ধর্ম নয়, এটা নিঃসন্দেহে ধর্মের নামে অধর্ম, এটা বেদাত। করণীয় হচ্ছে সাহাবানের নিয়ত করে আল্লাহর ওয়াস্তে আপনি সিয়াম রাখুন। যদি কারোর অন্তরে নেকি হাসিলের জাজবা সৃষ্টি হয়, আজকে নিয়ত করুন বাড়ি গিয়ে স্ত্রীকে বলবেন বাবা কাল থেকে আমি সিয়াম রাখবো, সেহরির ব্যবস্থা করো, বড় ছেলে যারা আছে তাদেরকে বলবেন বাবা তোমরাও আমার সঙ্গে সিয়াম রাখো। শাবানের সিয়াম আল্লাহ রসুল রেখেছেন, তার স্ত্রীরা রেখেছেন, সাহাবায়ে কিরাম রেখেছেন, আমরা যদি না রাখি তো তার সাফাত কেমন করি পাবো কিয়ামতের মাঠে। অতএব আমাদের সিয়াম রাখতে হবে, সুন্নত আমল করুন, তাহলে আল্লাহর কাছে মুক্তি পাবো। বেদাত আমল করে কিছু দাবি করা যাবে না। আমাদের সবাইকে আল্লাহ পাক সুন্নত অনুযায়ী দিন পালনের তৌফিক দান করুন এবং বিদআত থেকে মুক্ত থাকার হেদায়েত দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।